السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون. গগনে ভবনে যাবতীয় প্রশংসা মহান আল্লাহর। তোমায়ের শহরের সব থেকে বড় জামে মসজিদে মহান আল্লাহর এক ঘরে আমরা জমায়েত হয়ে তাঁরই জিক্রের মজলিসে বসে কিছু দিনের কথা শোনার তৌফিক লাভ করেছি। এমনিতেই আমরা যারা এখানে প্রবাসী, সেখানে কেউ দিন শিখতে আসেনি, এসেছি দুনিয়া উপার্জন করতে, দুনিয়া কামাতে। কিন্তু দুনিয়া উপার্জনের সাথে সাথে ফাঁকে ফাঁকে রেস্টের সময় যে আমরা দিন শিক্ষার তৌফিক লাভ করছি, এটা কিন্তু কম লাভ নয়, এটা বিশাল লাভ। আল্লাহ জাযায়ে খায়ের দেখ, যারা এইসব অফিস মাকতাব ও দাওয়া খুলে রেখেছেন এবং সেখানে দায়ী রেখে প্রবাসী বহু মানুষদের ভাষাভাষী দায়ী রেখে দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন, আপনারা এতক্ষণ আজকে জুমার আগে জুমার সাথে যে খোতবা শুনলেন, সে খোতবা হয়তো অধিকাংশ মানুষ বোঝেননি যে আজকের খোতবাটায় কি বলা হল। আমরা আসি এসে খোতবায় জুমাতে বসে, হয়তো সুন্নত পড়ে খোতবার সময় বসে কেউ খেয়াল করি, কেউ করে না, কেউ ভাবে বুঝি না এই জন্য আগে আগে আসে না, কেউ আসে এসে সেদিকে মন দেয় না ইমাম সাহেব কি বলছে যেহেতু বুঝি না। এই জন্য আপনি দেখবেন খোতবার সময়ে বহু মানুষ একাগ্রতা রাখে না, খোতবা চলছে আর তার হাতের দিকে খেয়াল করবেন, দেখবেন খোতবা চলছে আর এরকম করে, তার মানে কি মসজিদে আসার আগে তার টিভি চলছিল, টিভিতে যে মিউজিক হচ্ছিল সেই মিউজিকের সাউন্ড তখন তার ব্রেনে তারই তাল দিয়ে আছে। স্বাভাবিক, যে যে পরিবেশে থাকে সেই পরিবেশের কিছু না কিছু তার ব্রেনে আটকে থাকে, লটকে থাকে, আর অবসর সময়ে তাই তার ভিতরে আন্দোলিত হয়, ভিতরে প্রতিফলিত হয়, সেই গানের সুর বাজনার সুর তার মনে যখন জাগে তখন খোতবা চলছে তবুও সে তার ভিতরে বাজনা চলছে এবং তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই আঙ্গুলের মাঝে, এটা স্বাভাবিক। কার্পেট ওই ফুলের ওপরে দাগে দাগে আঙ্গুল বুলাচ্ছে, কেউ আবার নকশা করছে, আচ্ছা যদি কেউ এরকম করে তার কেউ আবার নকশা করছে আচ্ছা যদি কেউ এরকম করে তার জুমা হবে? যদি কেউ খোতবা চলাকালে কার্পেটে ওই যে ফুলের ওপরে আঙুল বোলায় কিংবা এইভাবে নকশা করে তার জুমা হবে না হবে না? তার জুমা বাতিল হয়ে যাবে, তার জুমা বাতিল হয়ে যাবে। যাক, আমার বিষয় আজকে তা নয়, আমি এসেছি আজকে আপনাদেরকে এই কয়েক মিনিটের ভিতরে কয়েকটি কথা শোনাব এবং তাতে বিশাল লাভের কথা শোনাব। অল্প কাজ আর লাভ বিশাল, সেটা হচ্ছে আমাদের মধ্যে কে কে আছেন যিনি জান্নাত যেতে চান। কেউ জান্নাত যেতে চান না? সবাই চান। আল্লাহু আকবার। জান্নাত যেতে না চাইলে হুজুর এই কষ্ট করে কেন মসজিদে আসব? ফজরের সময় কত ঠান্ডা, কত কষ্ট, তাতে উজু করে নামাজ কেন পড়ব জান্নাত যাওয়ার আশাতেই? এই জন্য আমরা জান্নাত সবাই যেতে চাই। কিন্তু জান্নাতটা আপনার কেমন হবে? জান্নাতে একটা ঘর চান নাকি আরো ঘর চান, বেশি ঘর চান? এই জগতে দেখেন, এখানে যার একটা বাড়ি আছে, একটা বাড়ি নিয়ে সন্তুষ্ট, কারো আছে দোখানা বাড়ি, কারো আছে তিনখানা বাড়ি, কারো আরো বেশি বাড়ি। আপনি জান্নাতে কটা মহল চান? একটা নিয়ে যথেষ্ট না আরো বেশি চান, না যত বেশি পান তত চান? নিশ্চয়ই যদি বুদ্ধিমান হন, কারণ জান্নাতে তো আপনার একটা স্ত্রী থাকবে না, একাধিক স্ত্রী থাকবে। সবচেয়ে বড় দরজার যিনি শহীদ তার স্ত্রী হবে কয়টা? 72টা। আর সবচেয়ে কম দরজার মোমেন, সব থেকে কম দরজার মোমেন তার স্ত্রী হবে 2। আর তার জন্য বাড়ির দরকার। এখানে দেখেছেন এক এক পুরুষের 3-4 করে বউ আছে, 4 বাড়ি আছে, বাড়ির দরকারও আছে, কারণ এক জায়গায় রাখলেই তো বুঝতে পারছেন। সুতরাং জান্নাত আমরা যাব এবং জান্নাতে একাধিক মহল চাইব। আমরা জান্নাতে গিয়ে একাধিক মহল কিভাবে নেব সেই কথা আপনাদের কাছে এখানে আলোচনা করব। মাত্র 8 ঘন্টা, 8 ঘন্টা সময়ের মধ্যে আপনি জান্নাতের একটা মহল তৈরি করতে পারবেন। 8 ঘন্টার ভিতরে, মাত্র 20 মিনিটের ভিতরে আরো একটা মহল তৈরি করতে পারবেন। মাত্র 15 মিনিটের ভিতরে আপনি একটা মহল তৈরি করতে পারবেন জান্নাতে। মাত্র 3 মিনিটের ভিতরে জান্নাতে আপনি একটা মহল বানিয়ে নিতে পারবেন। মাত্র 15 সেকেন্ডের ভিতরে, 15 সেকেন্ড বেশি না, 15 সেকেন্ড, এরই ভিতরে আপনি জান্নাতে একটা মহল তৈরি করতে পারবেন। আর এমনও কাজ আছে মাত্র 3 সেকেন্ড লাগবে, 3 সেকেন্ড, এই 3 সেকেন্ডের ভিতরে জান্নাতে একটা মহল তৈরি হয়ে যাবে। জানতে চান সেগুলো কি, কিভাবে আমি 3 সেকেন্ডের ভিতরে জান্নাতে মহল তৈরি করব, আমার জান্নাতে মহল তৈরি হয়ে যাবে? খুব সস্তা মনে হয় কথা, কিন্তু সস্তা না, এত সস্তা নয়, যা করা খুব সহজ। আল্লাহ তৌফিক না দিলে আপনি করতে পারবেন না। আর এই জন্য আপনি আপনার জান্নাতে যে বেশি বেশি মহল হোক সে চেষ্টা রাখবেন না, আল্লাহ যাকে তৌফিক দেবেন কেবল সেই পারবে। চলুন আমরা দেখি কি করলে পরে জান্নাতে মহল তৈরি হয়। আপনি অবশ্যই বলবেন, আমভাবে হুজুর, আমভাবে যদি কেউ ঈমান এনে নেক আমল করে সে জান্নাত যাবে, ঈমান এনে নেক আমল করে সে জান্নাত যাবে। প্রত্যেকটা মুসলিম জান্নাতে যাবে, মুসলিম ছাড়া কোন অমুসলিম জান্নাতে যাবে না। তবে মুসলিম আবার নামমাত্র মুসলিম হলে হবে না, বিকৃত আকিদার মুসলিম হলে হবে না, সহি আকিদার মুসলিম হতে হবে, তার ভিতরে তৌহিদ থাকতে হবে। মুশরিক মুসলিম, মুসলিম কিন্তু শিরক করে, সে জান্নাতে যাবে না? তার জন্য জান্নাত হারাম। সুতরাং মুসলিম হতে হবে তৌহিদবাদী, আর এই তৌহিদবাদী মুসলিমই জান্নাতে যাবে। আমভাবে আমরা জানি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলে পরে এবং ঈমানের অবস্থায় যদি মারা যায় তাহলে তার জন্য জান্নাতে খেমা তৈরি হবে। এখানে আপনারা জানেন ঘরের ভিতরে খেমা তৈরি করে রেখেছে, কিংবা মরুভূমিতে সেখানে খেমা তৈরি করে রেখেছে, একটু রেস্টের জন্য, একটু আনন্দের জন্য, একটু ইস্তিরাহার জন্য, এই জন্য ওদের নামই দিয়েছে ইস্তিরাহা, জান্নাতে খিমা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখিমাতান মিন লুলুআতিন ওয়াহিদাতিন মুজাওয়াফা তুলুহা ফিস সামাই 60 মিলান। মুমিন, যে মুমিনের কথা বললাম বিশুদ্ধ মুমিন, তার জন্য জান্নাতে খিমা রয়েছে। সেই খিমাটা কিসের তৈরি জানেন? এই যে কার্পেট আর যে খিমা যে তৈরি হয় এগুলো না, এই যে কার্পেট, এটা কি সুন্দর কার্পেট! বা আপনারা নিশ্চয়ই জানেন খিমা কিসের তৈরি, কিন্তু জান্নাতের খিমা এইসবের তৈরি না। জান্নাতের খিমা তৈরি হবে মতি, মতির তৈরি, এবং একটা মতি, সেই একটা মতি যার ভিতরটা ফাঁপা, যেমন একটা মতি দিয়ে মসজিদ তৈরি করা হবে, ঠিক এইভাবে খোদাই করে, যেমন পাহাড় ঘর বানানো হয়, পাহাড়কে খোদাই করে আপনি বিল্ডিং বানাতে পারেন, ঠিক একটা মতিকে খোদাই করে আল্লাহ তাআলা খিমা বানাবেন। কতটা উঁচু হবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুলুহা ফিস সামাই 60 মিলান, 60 মাইল তার উচ্চতা হবে, 60 মাইল উচ্চতা হবে। লিল মুমিনি ফিহা আহলুন, মুমিনের জন্য সেখানে তার পরিবার থাকবে, ইয়াতুফু আলাইহিমুল মুমিন, সেখানে তারা মিলন করবে, ফালা ইয়ারা বাদুহুম বাদা, এটা ভাববেন না যে মতি হলে পরে কাঁচের, যেমন এই মসজিদের বাইরে দেখা যাচ্ছে, গাড়ি চলছে দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, আর বাইরে থেকে মসজিদের ভিতরে দেখা যাবে, এরকম দেখা যাবে না। সেখানে এত স্বচ্ছতা থাকবে, স্বচ্ছতা সত্ত্বেও বাইরের জিনিস ভিতরে, ভিতরের জিনিস বাইরে দেখা যাবে না। তারা যে মিলন করবে তাহলে ওপর থেকে, বাইরে থেকে কেউ দেখতে পাবে কিংবা এক স্ত্রী অন্য স্ত্রীকে দেখতে পাবে তা না, মিলনের সময়ে ব্যবস্থা থাকবে কেউ কাউকে দেখতে পাবে না। ইমান আনার সাথে সাথে নেক আমল করলে আপনি জান্নাতে ঘর পাবেন। আমি একটি কোরআনের আয়াত পাঠ করেছিলাম, মহান আল্লাহ বলেছেন ওমা মুআলুকুম ওয়ালা আউলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা, তোমাদের মালধন, তোমাদের সন্তান সন্ততি আমার নৈকট্য দান করতে পারবে না। তোমাদের সন্তান সন্ততি থাকলেই আমার জান্নাত পাবে তা না, তোমাদের মালধন দুনিয়াতে বড় থাকলেই, তুমি রাজা মন্ত্রী হলেই আমার কাছে নৈকট্য পাবে, আমার জান্নাত পাবে তা না। দুনিয়ার, যদি সারা দুনিয়ার মালিক হয়ে যাও তবুও আমার জান্নাতের মালিক হওয়া তোমার পক্ষে বড় কঠিন, কিন্তু কঠিন নয়, সহজ। তুমি যদি দুনিয়াতে আধ হাত জায়গার মালিক না হও, তুমি আমার জান্নাতে এই দুনিয়ার মতো 10 গুণ জায়গা পাবে। কত গুণ? তুমি মিসকিন, তোমার দুনিয়াতে আধ হাতও জায়গা নেই। যাকে বলো যাযাবর, যেখানে যাই সেখানেই আমার ঘর, আসমান আমার ছাদ, মাটি আমার বিছানা, কোন জমি নেই, কোন জমি নেই, কোন জায়গা নেই, কোন ঘর নেই, কোন বাড়ি নেই, তবুও তোমার জন্য জান্নাতে কমসে কম পৃথিবীর 10 গুণ পরিমাণ জায়গা পাবে। 10 গুণ পরিমাণ কি করতে হবে? ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা, ঈমান আনতে হবে এবং তার সাথে নেক আমল করতে হবে। ঈমান আমল ঈমানের ভিতরেই, আপনি যদি ঈমান আনেন আমল না করেন তো লাভ কি? ঈমান হচ্ছে তিনটে বস্তুর সমষ্টির নাম, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার আর কাজে পরিণত। মনে রাখবেন এগুলো, পয়েন্টগুলো মনে রাখবেন, কারণ পুরস্কার আছে আপনাদের। ঈমান হচ্ছে তিনটে বস্তুর সমষ্টির নাম, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার আর কাজে পরিণত। কাজ না করলে ঈমান কোনো কাজে দেবে না, আর মুখে স্বীকার না করলে মনের বিশ্বাস কাজে দেবে না, আর মুখে স্বীকার করলে মনে যদি উল্টো থাকে তাহলে কোনো কাজে দেবে না। সুতরাং যদি আপনি ঈমান এনে নেক আমল করেন, ফাউলাইকা লাহুম জাযাউদ্দিফিক, তাদের রয়েছে দ্বিগুণ দ্বিগুণ সওয়াব। দ্বিগুণ দ্বিগুণ প্রতিদান, বিমা আমিলু, আমল করার কারণে। ওয়াহুম ফিল গুরফাতি আমিনুন, আর তারা জান্নাতে নিরাপদে নির্বিঘ্নে বাস করবে, সেখানে তাদের কোন সন্ত্রাস নেই, কোন ভয় নেই, কোন ভীতি নেই, কোন আশঙ্কা নেই, এই সন্ত্রাসী আসবে কিংবা এই কোন জীবজন্তু এসে আমাকে আক্রমণ করবে কিংবা জিন কিংবা কত রকমের ভয় দুনিয়াতে, জান্নাতে কোন রকমের ভয় নেই। আপনার জায়গা কেউ নিতে আসবে না, আপনার জায়গা নির্দিষ্ট করা আছে, সেই জায়গা কেউ দখল করতে আসবে না। দুনিয়াতে জায়গা নিয়ে কত মারামারি, ভাইয়ে ভাইয়ে ফাটাফাটি লাঠালাঠি, কিন্তু জান্নাতে যে জায়গা আল্লাহ তাআলা আপনাকে দেওয়া হবে বা দেবেন, সেই জান্নাতের জায়গায় কেউ ভাগ নিতে আসবে না, নিরাপদ নিশ্চিন্ত, সেখানে আপনার কোন চিন্তা নেই, কোন দুশ্চিন্তা নেই। আল্লাহর প্রতি ইমান, সেই সঙ্গে রাসুলের প্রতি ইমান। ইমান যাকে বলে, ইমানের ছটা রুকুন, আপনারা জানেন ইমানের কটা রুকুন? ছয়টা রুকুন। আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররিহি, এই হচ্ছে ইমানের রুকুন ছয়টা। তো রাসুলের প্রতি ইমান আনতেই হবে। এই ছয়টা ইমানের রুকুন করার পরেও সঙ্গে শর্ত হচ্ছে জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। জিহাদ মানে সংগ্রাম, তাতে সেই জিহাদে কোন জিহাদ আছে যাতে খুনাখুনি নেই, রক্তারক্তি নেই, কোন কোন জিহাদ যেটা সর্ব উচ্চ পর্যায়ের জিহাদ তাতে খুনোখুনি আছে, রক্তারক্তি আছে, জিহাদ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দেবে। আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হবে, আল্লাহর সঙ্গে তিজারাত করতে হবে। তিজারাতটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান রাখবে এবং তার রাসূলের প্রতি ঈমান রাখবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় জিহাদ করবে। বি আমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে। ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। ইয়াগফির লাকুম, এবার ব্যবসা আপনি করলেন, তার বিনিময় কি, লাভ কি? লাভ হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহসমূহকে মাফ করে দেবেন, তোমাদের পাপকে ক্ষমা করে দেবেন। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচে নহর প্রবাহিত আছে। আমরা সুন্দর সুন্দর বিল্ডিং করি, আমাদের বিল্ডিং এর নিচে কি প্রবাহিত হয়? প্রসাব পায়খানা, তাই না? বাথরুম করি, বাথরুমের পানি নিচে থাকে। আর জান্নাতে, জান্নাতে বাথরুম আছে না নেই? জান্নাতে এত সুন্দর সুন্দর খাবার খাবেন, পায়খানা করার জায়গা থাকবে না? জান্নাতে বাথরুম আছে? জান্নাতে বাথরুম নেই। কেন? কারণ পায়খানার দরকার নেই, সেখানে কোনো নাপাকি নেই। জান্নাতের নিচে যে নহর প্রবাহিত হবে তা হবে পানির নহর, নদীর নহর, কি বলে আপনার, দুধের নহর, মধুর নদী বা নহর, আর শারাব যাকে বলে। আর সেই শারাব দুনিয়ার মতো না, সেই মদ খেলে পরে আপনার কোনো নেশা হবে না। এই সমস্ত নহর প্রবাহিত আছে সেই জান্নাতের নিচে, আর জান্নাতের বিল্ডিং গুলোর নিচে আপনি ইচ্ছা মতো সেখান থেকে পান করবেন, যদিও পিয়াস লাগবে না। জান্নাতে পিয়াস লাগবে? জান্নাতে পিয়াস লাগবে না। জান্নাতে ঘুম হবে? এখানে আপনার একটা সারা রাত ঘুম না হলে তো খবর আছে, সারাদিন কাজ করতে পারবেন না, শরীরটা যেমন কেমন ম্যাচ ম্যাচ করবে। ঘুম এখানে ভালো, ঘুম না হলে আপনার ক্ষতি, কিন্তু জান্নাতে ঘুম হলেই ক্ষতি। ঘুম হলে আপনার আনন্দ কমে যাবে, সেই জন্য জান্নাতে ঘুম নেই। সব সময় আনন্দ করুন, সব সময় আনন্দ করুন। এমনি আপনাদের আমাদের সবারই অভিজ্ঞতা আছে, বাড়ি গেলে যাদের স্ত্রীর কাছে নেই বাড়ি যান, বাড়ির স্ত্রীর কাছে বসে আছেন, হঠাৎ করে আজান হয়ে গেল, তখন মনে বিরক্তি, সময়টা চলে গেল, এক্ষুনি আজান হয়ে গেল, এত তাড়াতাড়ি সময় যায়। হ্যাঁ, সুখের সময় খুব তাড়াতাড়ি যায়, সুখের সময় তাড়াতাড়ি যায়। জান্নাতে সুখের সময় এই জন্য ওখানে সময় কাটবেই না, সময় থেকেই যাবে, থেকেই যাবে, চিরস্থায়ী। আর আপনার যৌবনও ফুরাবে না, আপনি চিরস্থায়ী ওই যৌবন নিয়ে, ওই সুখ নিয়ে সেখানে ঘুমাতেও হবে না, সেখানে ক্লান্তি নেই, সেখানে কষ্ট নেই, সেখানে পিয়াস নেই। তার কারণ হাউজে কাউসরের পানি যে একবার পান করবে তাকে আর চিরদিনের জন্য পিয়াস লাগবে না। তবুও জান্নাতে পানের ব্যবস্থা থাকবে, সেখানে বিভিন্ন পান পাত্র নিয়ে ছোট ছোট গেলমান কিশোররা আপনার খিদমতে হাজির থাকবে, ইচ্ছা হওয়া মাত্রই চট করে পানি আপনার কাছে চলে আসবে। গাছে ডালে পাখি বসে আছে কিংবা ফল আছে, খাওয়ার ইচ্ছা হলো পাখির ভোনা মাংস এসে উপস্থিত হয়ে যাবে, ফল ঝুলছে আপনার খাওয়া ইচ্ছা হলেই সেই ফলের গাছ বা ডাল নিজে নুয়ে আসবে আপনার সামনে, আপনি খালি এইভাবে তুলে খান, কত উপহার দানিয়া এইভাবে খান। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, যা তোমার ইচ্ছা হবে সঙ্গে সঙ্গে তোমার ইচ্ছা পূরণ হয়ে যাবে। তাহলে ব্যবসা বুঝতে পারলেন, ইমান সেই সঙ্গে জিহাদ, তাহলে তোমাদের গুনাহসমূহ মাফ করা হবে এবং এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার নিচে, যার তলদেশে, যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন, আর চিরস্থায়ী বা স্থায়ী জান্নাতে আদন, জান্নাতে রয়েছে সুন্দর সুন্দর বাসস্থান, সুন্দর সুন্দর বিল্ডিং, অট্টালিকা, বাস করার জন্য সুন্দর সুন্দর ঘর। জালিকাল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে মহা সাফল্য। যদি কেউ সাফল্য পেতে চায়, দুনিয়ার সাফল্যই বড় সাফল্য নয়, দুনিয়াতেই একটা ভালো চাকরি পাওয়া সাফল্য নয়, দুনিয়াতেই ভোটে পাশ করে প্রধানমন্ত্রী হওয়া, রাষ্ট্রপতি হওয়া সাফল্য নয়। মহা সাফল্য হল যে ব্যক্তি কাল আখেরাতে পরকালে জান্নাতের একটা ঘর পাবে, সেটাই হচ্ছে মহা সাফল্য। জালিকাল ফাউজুল আযীম, আপনি যদি আল্লাহর প্রতি ঈমান রাখেন এবং রাসূল সমূহের প্রতি ঈমান রাখেন, তাহলে পরে আপনি জান্নাতে ঘর পাবেন। ইন্না আহলাল জান্নাতি লা ইয়াতারাউনা আহলাল গুরাফি মিন ফাওকিহিম কামা তাতারাউনাল কাওকাবা দুররিয়াল গাবির ফিল উফুকি মিনাল মাশরিকি আবিল মাগরিব লিতাফাদুলি মা বাইনাহুম। জান্নাত তো একটা না, জান্নাত বহু। তো এমনও হতে পারে আপনি জান্নাতে গেছেন, আমিও জান্নাতে গেছি, কিন্তু আপনার জান্নাতের ঘর থেকে আমার ঘর বা আপনার জান্নাত থেকে আমার জান্নাত এত দূর হবে, কতটা দূর হতে পারে? মনে করুন আপনি এত উঁচুতে পৌঁছে গেছেন আমল করে, আমি পৌঁছাতে পারিনি, আপনার ঘরটা তাকিয়ে দেখব ওই আকাশে যেমন ছোট্ট তারা মিটিমিটি করে দেখা যায়, আল্লাহু আকবার। এই ছাড়া তারা কত দূরে আছে জানেন? বিশাল দূরে, এত দূরে আছে যে সূর্য দেখেন কত কাছে, সূর্যের তাপ আমরা সইতে পারি না, সূর্য কত কাছে আছে, সেই সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট। তাহলে তার পেছনে যে তারাগুলো আছে কত দূরে আছে চিন্তা করতে পারে? আর এই সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, সেটাকে দেখি এই একটা প্লেটের মতো, তাহলে সেটা কত দূরে আছে সেটা আপনি কল্পনা করুন। তাহলে জান্নাতিরা নিজেদের পজিশনে মর্যাদায় একরকম না, জান্নাতি নিম্নমানের জান্নাতি উচ্চমানের জান্নাতিকে দেখবে, তার বাড়ি দেখবে, তার বাসস্থান দেখবে যেন আকাশে একটা তারা মিটিমিটি করে জ্বলছে। এইভাবে তাদেরকে জান্নাতে বাসস্থান দেওয়া হবে, পশ্চিমে পূর্বে যেভাবে আমরা তারা দেখি সেইভাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিলকাল মানাজিলুল আম্বিয়া লা ইয়াবলুগুহা গায়রুহুম, ওগুলো কি ওই যে উচ্চ মর্যাদার যে দূর, বহু দূরে যে বাসস্থান থাকবে জান্নাতের, সেগুলো কি আম্বিয়া বা নবীদের জায়গা? সেখানে কি শুধু নবীরা বাস করবেন? কালা বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, নিশ্চয়ই। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহ, আর সেই সত্তার কসম যার হাতে আমার জীবন আছে, আল্লাহর কসম, রিজালুন আমানু বিল্লাহি ওয়া সাদাকুল মুরসালিন, আর তাদেরও বাসস্থান সেখানে হবে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং রসূল সমূহকে সত্য বলে জানবে। আল্লাহর তাকওয়া, আল্লাহর তাকওয়া জান্নাতে ঘর পাওয়ার কারণ। এগুলো সব আম মানে বেশি, সারা জীবনই করতে হয়, এটা কিন্তু আধ ঘন্টার ব্যাপার না, 15 মিনিটের ব্যাপার না, যেমন বললাম এগুলো আম ভাবে বলছি, যেগুলো সারা জীবনই করতে হয়। আল্লাহ তাআলা বলছেন, লাকিনাল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়্যা, যারা আল্লাহকে ভয় করবে, তাকওয়া মানে ভয়, তাকওয়া মানে সাবধানতা। কেমন সাবধানতা? যারা মাজরায় কাজ করেন তারা নিশ্চয়ই জানেন, যখন পেঁয়াজ খুঁড়তে হয়, পেঁয়াজের মাজরা থেকে ঘাস তুলবেন, তখন আপনি আপনার কোদালটা এমন ভাবে চালাবেন যাতে ঘাস উঠে কিন্তু পেঁয়াজটা নড়ে না যায়, তাই না? সাবধানতা। আপনি মরুভূমিতে এমন এক জায়গায় গেছেন যেখানে চারিদিকে কাঁটা, তো কাঁটার রাস্তাতে এমন ভাবে চলবেন যাতে আপনার গায়ে বা আপনার কাপড়ে কাঁটা লেগে না যায়। পাড়াগ্রামে, বাংলাদেশের পাড়াগ্রামে বৃষ্টি হলে পরে পিচ্ছল হয় কাদা, পথ পিছলে যায়, পা পিছলে যায়, সেই সময় কি করে চলতে হয়? আঙুল টিপে টিপে, আঙুল টিপে টিপে চলতে হয় যাতে করে পড়ে না যায়। এই হচ্ছে সাবধানতা। আল্লাহর দিন আমাদের সাথে আছে, দুনিয়াতে বাস করব সাবধানভাবে যাতে করে কোনো হারাম কাজ না হয়ে যায়, কোনো ঘৃণ্য কাজ না করে ফেলি, কোনো অশ্লীলতায় জড়িয়ে না পড়ি, কোনো বাসার মতো হয়, তার মানে ছোট্ট একটা মসজিদ বানিয়ে দিয়েছেন, তার জন্য তার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে একটা মহল বানিয়ে দেবেন। যদি আপনি গোটা মসজিদ না বানাতে পারেন তো মসজিদের জন্য কমসে কম একটা ইঁট, এই পরিমাণ একটা ইঁট আপনি দান করতে পারেন, একটা ইঁট, এই একটা ইঁট আপনি মসজিদে দেন। আর তার মানে কি, একটা ইঁট তো দেবেন না নিশ্চয়ই, কমসে কম যদি এক গাড়ি ইঁটের দাম দেন, একটা মসজিদ তৈরি করতে বহু টাকা খরচ, বহু ইঁট লাগে, তো আপনি ইঁটের পরিমাণ আপনি যদি বাড়িয়ে দেন, এক গাড়ি ইঁট দেন কিংবা ওই পরিমাণে টাকা দেন, তাহলেও আল্লাহ তাআলা আপনার ওই কাজের বিনিময়ে জান্নাতের মহল তৈরি করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাখির বাসার মতো, পাখির বাসা কতটা হয়, একটা ইঁট পরিমাণ জায়গাও না। যদি এই জায়গাটা, এই যে একটা বিশাল মসজিদ, একটা বড় জামে মসজিদ, এই জামে মসজিদে যদি আপনার 10 রিয়ালও থাকে, তো এই মসজিদ বানানোতে আপনার কি আছে? অংশীদারিত্ব আছে, আপনার শরীকানা আছে। আর এর জন্য যারাই শরীক হয়েছে তারাই জান্নাতে মহল পাবে। সুতরাং এটাও খুব সহজ কাজ, দান করা। কোনো কোনো জায়গাতে মসজিদ তৈরি হচ্ছে, সেখানে আপনি 10টা টাকা দিলেন কি 100 টাকা দিলেন, এটা বেশি কিছু না। সেই মসজিদ তৈরি করার যদি সত্যপক্ষে, অবশ্য অনেক জায়গাতে ভেজাল ঢুকেছে, সাবধান, মসজিদের নামে টাকা তুলছে আর নিজের পকেট ভরছে, এরকমও শোনা গেছে। মসজিদের জন্য বিভিন্ন জায়গায় চাঁদা তোলা হচ্ছে কিন্তু সে মসজিদ আসলে মাদারি মসজিদ কিংবা কোন বিরাতি মসজিদ, সাহায্য করবেন না। কারণ মুসলিম নামে, মুসলিম নামধারী বহু অমুসলিম আছে যারা মসজিদ বানিয়ে রেখেছে, বিশাল বিশাল হাই ফাই মসজিদ বানিয়ে রেখেছে, কিন্তু সেগুলো আসলে মুসলিমদের মসজিদ না। এসব কাজে সাহায্য করলে আপনি টাকা পাবেন না, দেখে শুনে দেবেন। যেখানে ভালো সাহি আকিদার মসজিদ তৈরি হচ্ছে সেখানে যদি আপনি 10টা টাকা দেন, তো তার বিনিময়ে ইনশাআল্লাহ আপনি জান্নাতে ঘর পাবেন। মসজিদে সকাল সন্ধ্যায় যাতায়াত করলে, সকাল সন্ধ্যায় যদি মসজিদে আপনি যাতায়াত করেন তাহলে পরে জান্নাতে আপনার জন্য ঘর তৈরি করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহা আআদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান কুল্লামা গাদা আও রাহ। মসজিদে মানুষ কি জন্য আসে? নামাজের জন্য আসে। আর কি জন্য আসে? দরসের জন্য। এখানে আল্লাহর জিকির হচ্ছে, আপনারা এসেছেন মসজিদে, এসেছেন আল্লাহর ঘরে এসেছেন, আর না হয় নামাজের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সকালে হোক অথবা সন্ধ্যায় হোক, যখনই কোনো ব্যক্তি মসজিদে আসে তখনই আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মেহমানখানা বানিয়ে দেন, মেহমানের ব্যবস্থা করে দেন। কিন্তু হতে হবে কি, নিয়ত পরিষ্কার। ভাই যে এই যে মজলিস, এই যে মজলিস, এই মজলিসে বসার ফজিলত আপনারা হুজুরদের কাছে বহুবার শুনেছেন। এমন একটা মজলিস, এই মজলিসে লোকে আসতে চায় না। অনেকে আবার বললে কি রে কাপসা খেতে চললি, তার মানে কি গাধা নিজেও জল খাবে না আর অপরকেও খেতে দেবে না, ঘোলা করে দেবে, বাস আপনার মনটা খারাপ করে দিল। হ্যাঁ কাপসা খাওয়ার কথা বলো না রে মিয়া, আমার অনেক খাবার আছে, আমার রান্না করা আছে, যাবো না। নিজে আসবে না, অপরকে বাধা দেবে। এরা ইয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে বাধা দেয়। আর এরা এরা এমন লোক যারা নিজে দিন শুনতে চায় না, মানতে চায় না, আল্লাহর জিকরে আসতে মজলিসে আসতে চায় না। যে মজলিসের কথা ফেরেশতারা খুঁজে বেড়ান, যে মজলিসকে ফেরেশতারা খুঁজে বেড়ান, এবং সেই মজলিসে এসে তারা স্থান নেন, জায়গা নেন। আর এই মানুষ যে নিজে আসবে না, আসতেও দেবে না। এই মজলিসের কথা আপনারা শুনেছেন, যে এই মজলিসে আপনি এসেছেন যে কোনো উদ্দেশ্যে, খাবার জন্যই আসেন, কারোর সঙ্গে সাক্ষাৎ করার জন্যই আসেন, কে হুজুরটা কেমন দেখার জন্য আসেন, কিংবা হুজুরের কথা ঠেলতে পারলাম না, চলুন হ্যাঁ চলে এলাম, তার মানে উদ্দেশ্য আপনার এখানে কিছু শুনবো তা নয়। তবুও কিছু না হলেও আল্লাহ তাআলা আপনার গোনাহ মাফ করে দেবেন। ওই কথা প্রসিদ্ধ হাদিস আপনারা শুনেছেন, প্রসিদ্ধ হাদিস আপনারা শুনেছেন, বহুবার শুনেছেন, যে এই সমস্ত মজলিসে যখন মানুষ বসে আল্লাহ জিকিরের মজলিসে, আল্লাহ জিকির মানে তো হু হু আল্লাহ আল্লাহ এসব তো না, এই তো আল্লাহ জিকির হচ্ছে, আমরা আল্লাহরই জিকির করছি। ফেরেশতারা আল্লাহর কাছে যখন যান, আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করেন, বান্দারা হে ফেরেশতারা, আমার বান্দারা এক জায়গায় জমায়েত হয়েছে, ওরা কি চায়? আল্লাহ গো ওরা তোমার জান্নাত পেতে চায়। ফেরেশতারা যখন বলেন, আল্লাহ বলেন, আল্লাহ কি জানেন না এই কথা? আল্লাহ জানেন, কিন্তু মানুষকে জিজ্ঞাসা করার জন্য এইভাবে কথোপকথন হয়। বান্দারে এই ফেরেশতারা, আমার বান্দারা কি জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলেন, না আল্লাহ এখনো তো ওরা জান্নাত দেখেনি। আর জান্নাত দেখার জিনিস না, জান্নাত কোন মানুষের অন্তরে কল্পিত হওয়ার জিনিস না, কল্পনাতেই আসবে না জান্নাত কেমন। বলে তাহলে ফেরেশতারা, যদি ওরা আমার জান্নাত দেখত তাহলে কি হতো? তো আল্লাহ কি বলেন? ফেরেশতারা বলেন যে তাহলে আরো বেশি বেশি করে চাইতো। তারপরে আবার জিজ্ঞাসা করে আরো কি চায়? ফেরেশতারা বলেন ওরা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন ওরা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলেন না ওরা জাহান্নাম দেখেনি। আল্লাহ বলেন যদি ওরা জাহান্নাম দেখত তাহলে কি হতো? ফেরেশতারা বলেন তারা আরো বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তি কামনা করত। আরো কি চাই? ফেরেশতারা বলেন আল্লাহ তোমার ওই বান্দারা আল্লাহর ক্ষমা পেতে চায়। আপনারা ক্ষমা চান না? চান না আল্লাহ, পাপি তাপি মানুষ, পাপ হতেই পারে, আল্লাহ তোমার ক্ষমা চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা শোনো, ওই মজলিসে যতগুলো লোক উপস্থিত হয়েছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। ফেরেশতারা বললেন, কিন্তু আল্লাহ তাআলা অমুক অমুক ব্যক্তি, ওই মজলিসে অমুক অমুক ব্যক্তি তোমার মজলিসের জন্য, তোমার জিকরের জন্য আসেনি। ওই যেমন ওই যে কিছু লোক বলছে না কাপসা খেতে গেছে, ঠিক আছে কাপসা খেতে আয় রে, কাপসাটাই খেয়ে যা, যদি পাঁচ হেদায়াত আছে এরই বিনিময়ে আর জান্নাতের মহল পেয়ে যাবি, আল্লাহর ক্ষমা পাবি, আর কি পাস, আল্লাহর ক্ষমা পেলেই জান্নাত পাবি, জাহান্নাম থেকে মুক্তি পাবি। আল্লাহ অমুক অমুক বান্দা তোমার জিকরের মজলিসে এসেছে কিন্তু জিকির শুনতে আসেনি। আল্লাহ বলবেন আমি ওকেও ক্ষমা করে দিলাম, কারণ হুম কওমুন লা ইশকা বিহিম জালিসুহুম, ওরা এমন এক সম্প্রদায় যাদের সঙ্গে যে উঠবে বসবে সেও বঞ্চিত হবে না। এখানে মজলিসে যদি একশো লোক থাকে, একশো লোকের মধ্যে নব্বই জন লোক যদি জিকির শুনতে এসেছে, দশ জন লোক যদি জিকির শুনতে আসেনি, কিংবা আমি যা বলছি কান করে শুনছে না, কিন্তু তারা এমন লোকের সঙ্গে বসেছে যারা আল্লাহর জিকির শুনছে, তারাও ক্ষমাপ্রাপ্ত হবে, আল্লাহ তাআলার কাছে বঞ্চিত হবে না। এই মজলিস, এই মজলিস, মসজিদে আসা যাওয়া, মসজিদে যে ইমান আপনাকে মসজিদে আনতে পারে না, সেই ইমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে কি করে? বহু মানুষ আছে মসজিদ আসতে চায় না, যায় না কেন? তবে ঈদের দিনে টুপি শর্মা লাগিয়ে আতর মাখে একদম ফার্স্ট কাতারে, প্রথম কাতারে, দেখেছেন এমন মানুষ ঈদের দিনে দেখবেন, আল্লাহু আকবার। আর এমনি পাঁচ ওয়াক্তের নামাজে নেই, পাঁচ ওয়াক্তের নামাজ না পড়লে, যদি শুধু জুমার দিনে নামাজ পড়ো, প্রথম কাতারে বসো, ঈদের দিনে নামাজ পড়ো, প্রথম কাতারে বসো, তোমার কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে হবে মসজিদে এসে জামাত সহকারে, যদি কোনো ওজর না থাকে। মোট কথা, মসজিদে আসার অভ্যেস থাকলে আপনার জন্য জান্নাতে মহল তৈরি হবে। নম্বর নয়, নামাজের কাতারে ফাঁক বন্ধ করা। এটাও দেখেন সামান্য মাত্র 3 সেকেন্ড কি 2 সেকেন্ড সময় নেবে। কাতারে ফাঁক বন্ধ করা মানে কোন একটা কাতার ফাঁক হয়ে গেল, সামনে দেখলেন চট করে পেছন থেকে আপনি সামনে এসে ফাঁকটা বন্ধ করেন। অনেক মানুষ আছে যারা সামনের কাতারে আসতে চায় না, তারা পিছিয়ে পড়া লোক, তারা পশ্চাৎবর্তী লোক, সব সময় দেখবেন সুন্নত পড়ছে ওই লাস্টে। একামত হল, একামত সবাই দাঁড়িয়ে গেল প্রথম কাতারে, প্রথম কাতারে দাঁড়াবো এই মিজাজটাই নেই, আগ্রহটাই নেই, ওই পেছনের কাতারে দাঁড়িয়ে গেল। কিন্তু সামনের কাতারে দাঁড়াবার কোন আগ্রহ থাকে না, সামনের কাতারে আসতে চায় না, কোন রকম পেছনের কাতারে দাঁড়িয়ে নামাজ শেষ করে দিল। এই লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াযালু আন-নাসু ইয়াতাখারুনা হাত্তা ইউয়াখখিরুহুমুল্লাহ। এই যে মানুষগুলো, তুমি এসো, আগে এসো, তাকাদ্দামু ওয়া তাম্মু বি, তোমরা এসো, আগে বাড়ো, প্রথম কাতার পূরণ করো। প্রথম কাতারের জায়গা না থাকলে তারপর দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার পূরণ করো, দ্বিতীয় কাতারের জায়গা না থাকলে তারপর তৃতীয় কাতার। কিন্তু কিছু মানুষ আছে ঠেলাঠেলি করে, সামনে আসতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা পিছন হতে থাকবে শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে পিছন করে দেবে। যে পিছনেই থাক, তার মানে তাদের মনের ভিতরে কি নেই, আগ্রহ নেই, না এরকম লোক না। আপনি আসুন, সামনে কাতার ফাঁক আছে, ফাঁকটা বন্ধ করুন, ঘন হয়ে দাঁড়াতে হবে। আর এই ঘন হয়ে দাঁড়ানোর জন্যই বলা হয়েছে পায়ে পা লাগিয়ে দাঁড়াতে হবে, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াতে হবে। যদিও সৌদি আরবে সেইটার উপরে আমল নেই, আমাদের দেশে আছে কাঁধে কাঁধ লাগিয়ে পায়ে পা লাগিয়ে জমাট হয়ে দাঁড়ানো, ঘন হয়ে দাঁড়ানো, এটাই হচ্ছে সুন্নত। সুতরাং এখানে বেয়াদবি নেই, পায়ে পা লাগানোতে বেয়াদবি নেই, কারণ বান্দা আল্লাহর কাছে বান্দা সবাই সমান। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, তোমরা ঘন হয়ে দাঁড়াও। সাহাবারা দাঁড়াতেন, তারা বলছেন যে আমাদের পাশের ভাইয়ের সঙ্গে আমরা কি করতাম, কাঁধে কাঁধ লাগিয়ে দিতাম, তার মানে কাঁধ বলতে এইটা না, এইটা। অনেকে যারা পায়ে পা লাগানোটাকে সুন্নত মনে করে না, তারা বলে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও তো দেখি। হাদিসে আছে কাঁধে কাঁধ মানে এখানে কি লাগানো হয়? আরে না, বাহুমূল, মানকাব মানে হচ্ছে বাহুমূল, বাহুমূলের সাথে বাহুমূল লাগিয়ে দাও। এই জন্য অন্য হাদিসে আছে যে সেই ব্যক্তি উত্তম যে তার ভাইয়ের জন্য বাহুকে নরম করে দেয়, কারণ অনেক কাছে এমনি করে দাঁড়ায়, দেখবেন এমনি করে, তারপরে নামাজে যখন বসে তখন পাটাকেই হয়ে ফাঁক করে দাঁড়ায়, যে চাপ পড়ছে পাশের ভাইয়ের, কষ্ট হচ্ছে, তার পাটা জমা হয়ে গেছে, আরো আমরা ডাঁটছে। কিছু লোক আছে এরকম, পরোয়া করে না। কিন্তু শ্রেষ্ঠ চরিত্রের লোক হচ্ছে সেই যে নরম করে দেয়, বেচারির কষ্ট হচ্ছে, হ্যাঁ ঠেলাঠালি হচ্ছে, তো কাঁধটাকে এভাবে নরম করে দেয়, আর এটা হচ্ছে বিনয়ের পরিচয়। তাহলে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ানো, আপনি কাতারের ফাঁক যদি বন্ধ করেন তাহলে পরে আল্লাহ তাআলা কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি নামাজের কাতারে ফাঁক বন্ধ করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর তৈরি করে দেবেন, ঘর তৈরি করে দেবেন। ওয়া রাফাআহু বিহা দারাজাহ, এবং তার জন্য একটা মর্যাদা তাকে বাড়িয়ে দেবেন। আল্লাহু আকবার! এটা কতক্ষণ সময় লাগবে বললাম? 3 সেকেন্ড। পা, এক পা বাড়িয়ে আপনি সামনের কাতার পূরণ করবেন। কিংবা মনে করুন আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, আপনার পাশ থেকে একটা লোক বেরিয়ে গেল কোনো কারণে, কিংবা ফাঁক হয়ে গেল, তখন আপনি দাঁড়িয়ে থাকবেন না, সরে যাবেন? আপনার পাশে আপনার ডান সাইডে জায়গা খালি হয়েছে, তো আপনি জায়গাটা পূরণ করার জন্য সরবেন নাকি দাঁড়িয়ে থাকবেন? আপনাকে নড়াচড়া করে জায়গাটাকে পূরণ করতে হবে, দেখতে হবে যে কোন দিকটা শেষ কাতার। যেমন যদি মসজিদের ওই সাইডে থাকেন আর আপনার ডান সাইড খালি হলো, তাহলে আপনাকে নড়তে হবে না। কে নড়বে? পাশের, ওই পাশের যে, সে সরে আসবে এইদিকে, কারণ কাতার ওইদিকে শেষ হচ্ছে। এই পাশে থাকলে যদি আপনি দেখেন যে আপনার ডান পাশে খালি হয়েছে, তখন আপনাকে সরে আসতে হবে। বাম পাশে খালি হলে আপনি সরবেন না, কে সরবে? যে বাম পাশে আছে। এইভাবে যে কাতারের ফাঁক বন্ধ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেন। নম্বর 10, দিনে রাতে যদি আপনি 12 রাকাত নামাজ পড়েন, দিনে রাতে যদি আপনি 12 রাকাত নামাজ পড়েন, এটা সুন্নতে মুয়াক্কাদা যেটাকে বলা হয়, সুন্নতে মুয়াক্কাদা আপনারা নিশ্চয়ই জানেন, সুন্নতে মুয়াক্কাদা করাকাত 12 রাকাত, ফজর থেকে শুরু করেন, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, কত হল 4, 8 রাকাত হল, মাগরিবের পরে 2 রাকাত, 10 হয়ে গেল, এশার পরে 2 রাকাত, এই হল 12 রাকাত। 12 রাকাত নামাজ পড়লে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জন্য আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাতে একটা ঘর তৈরি করে দেবে। বলুন, এই 12 রাকাত নামাজ পড়তে 12 মিনিট সময় লাগবে, তেমন সব কি বলে আপনার 12 রাকাত নামাজ পড়তে 12 মিনিট সময় লাগে, হ্যাঁ 1 মিনিট করে সময়, আমার তো নামাজের সময় বেশি দিই না, খটাখট খটাখট, কারো তো আবার বুঝতেই পারছে না যে স্প্রিং লাগানো আছে, টাটাটা টুকছে, আর মুখে যেটা শব্দ হচ্ছে খালি সু, সুবহান আল্লাহ, সুবহান রাব্বি আল আলা, এসব শুনতে পাবেন না, খালি সু সু শুনতে পাবেন, কয়েক সেকেন্ডেই নামাজ শেষ। মানলাম যে 1 রাকাত 1 মিনিট লাগে, তাহলে 12 রাকাতে 12 মিনিট সময়ের মধ্যে আপনি জান্নাতের একটা মহল পেয়ে যাচ্ছেন। আচ্ছা, কথা যখন উঠলো তখন আপনাদেরকে জিজ্ঞেস করি, জুমার আগে করাকাত সুন্নতে মুয়াক্কাদা? জুমার আগে, জোহরের আগে 4 রাকাত অথবা 2 রাকাত সুন্নতে মুয়াক্কাদা, জুমার আগে করাকাত একই? জুমার আগে কোন সুন্নতে মুয়াক্কাদা নেই, এটা হয়তো অনেকে অবাক হবেন শুনে, জুমার আগে সুন্নতে মুয়াক্কাদা নেই, সুন্নত আছে। কিরকম আছে? প্রথমে আপনি যখন মসজিদে আসবেন তখন 2 রাকাত, এটা কি বলে, দখুলে মসজিদ বা দাখিলি মসজিদ বা তাহিয়াতুল মসজিদ বা মসজিদ সেলামি যাই বলুন, এটা পড়তে হয়। এটা খুতবা শুরু হয়ে গেলেও, খুতবা শুরু হয়ে গেলেও আপনারা পড়েন না পড়েন না, এটা পড়তে হবে, খুতবা শুরু খুতবা চালু হয়ে গেলেও পড়তে হবে। আর যদি লালবাতি জ্বালিয়ে দেওয়া হয়, যদি মসজিদে লালবাতি জ্বালিয়ে দেওয়া হয় তাহলে পড়া যাবে? লালবাতি জ্বালাক আর সবুজ বাতি জ্বালাক, এটা যখন রাসূলের নির্দেশ তখন কোন মসজিদে লালবাতি জ্বালালেও আমার পড়া যাবে। তাদের মতে খুতবা শুরু হয়ে গেলে আর নামাজ নেই, কিন্তু আমি বেচারি আসতে পারিনি, আমি এখনই এলাম, খুতবা চলছে, আমি নামাজ না পড়ি বসে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কম ফারকা রাকাতাইনি ওয়া তাজাওয়াজ ফীহুমা ফীহিমা, ওঠো এবং 2 রাকাত নামাজ পড়ো হালকা করে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে অমান্য করে লাল বাতি জ্বালিয়ে দিলাম ইমাম সাহেব হয়ে, আর যে আসবে সে আর নামাজ পড়বে না, থাপ করে বসে যাবে। বহু আশ্চর্য লাগে এই 2 রাকাত সুন্নাত অনেকে পড়তে চায় না। অনেকে দেখেছি আমাদের দেশেরই লোক মসজিদে এলো, এসে বসে গেল, সামান্য কয়েক সেকেন্ড বসে তারপরে উঠে 2 রাকাত পড়ে, দেখেছেন আপনারা, খেয়াল করেছেন? এ কোন কথা? এ তো সরাসরি হাদিসের বিরোধী। হাদিস বলছে 2 রাকাত নামাজ না পড়ে বসো না, আর ও আগে বসছে তারপরে 2 রাকাত নামাজ পড়ছে, এ তো আজীব কাণ্ড, কোথাকার শিক্ষা, কি শিক্ষা আল্লাহ জানে। আর সবাই নিজে নিজে গ্রাম থেকে, নিজে নিজে জামাত থেকে, নিজে নিজে মসজিদের ইমাম থেকে শিক্ষা নিয়ে আসে, আর এসব দেখেও শিক্ষা নেয় না যে হ্যাঁ এখানকার শিক্ষা, বলে না এটা ওয়াহাবি, এদের শিক্ষা নিলে হবে না, ওয়াহাবিদের শিক্ষা নেবে না, নবীর দেশ, এমন দেশটি কোথাও পাবে না কো তুমি, ওরাই বলে। নবীর যখন প্রশংসা করে তখন ওরাই বলে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা সে যে নবীর জন্মভূমি, ওরাই বলে। কিন্তু নবীর জন্মভূমিতে যে সব কাণ্ডগুলো হচ্ছে বলছে না সব ওয়াহাবি যে দখলে চলে গেছে, ওদের কর্মকাণ্ড ঠিক না, ওরা নবী মানে না, ওরা নবীর উপরে দরুদ পড়ে না, ওরা ওলিয়া ওলিয়া মানে না, এই জন্য ওদের মসলা মাসাইল আলাদা। আল্লাহুল মুস্তাআন, ফাহাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, শিকায়ত কার কাছে? আল্লাহর কাছে। যদি এই দেশে শুদ্ধ আকীদা না হয়, এই দেশের নামাজ যদি সহি না হয়, তাহলে আবার কোথায় সহি আছে? সহি দিন যদি আছে তো এই দেশেই আছে, সকল দেশের শ্রেষ্ঠ সেজে সত্যিই নবীর জন্মভূমি, এখান থেকে তারা শিক্ষা নেয় না। অবশ্য বহু ভাই আস্তে আস্তে আমাদের মতো ওই যে ভাইরা আসছেন, বহু ভাই সব পুরনো সব দেখছি আমরা, আমি বহু অনেক দিন থেকে আসি এখানে, পুরনো অনেক ভাই রয়েছেন যারা আসছেন, অফিসের সাথে যুক্ত হয়েছেন, তাদের মধ্যে কিছুটা কিছুটা কি হয়েছে মানে জ্ঞান এসেছে, দিনী চেতনা এসেছে তাদের মধ্যে এই জিনিসটা বিকাশ হয়েছে যে হ্যাঁ, আমাদের দেশে আমাদের পরিবেশে যে ইসলাম প্রচার করা হয়েছে সেটা হচ্ছে বিকৃত, আর এখানেই আছে সঠিক ইসলাম। এটাকেই যারা মেনে নেবে ইনশাআল্লাহ সে একদিন না একদিন বেহেস্তে যাবে। আর আমাদের দেশে বিদাতি এবং শিরকি মার্কা যে ইসলাম প্রচলিত আছে সেই ইসলাম বড় কঠিন, অবশ্য যারা কট্টর তারা মানবে না, কোনো মতেই মানবে না। এই যে নবী দিবস গেল, আল্লাহ আকবার, এখানে থেকে তারা নবী দিবস পালন করছে, এখানে ছুটি নেই, ছাটা নেই, এখানে কোনো অনুষ্ঠান নেই, কিছু নেই। এক ভাই এসে শবে বরাতে রাতে এসে বলছে, হুজুর এরা কেমন মুসলমান, কোনো লাইটিং নেই, কোনো বাতি নেই, কোনো মোমবাতি নেই, কি ব্যাপার? তার মানে তার ধারণা কি যে বাংলাদেশের মতোই ঘরে ঘরে কি জ্বলবে, মোমবাতি জ্বলবে। কেমন মুসলমান আপনি জানেন না এদেশে, এটাই হচ্ছে সঠিক ইসলাম, এরাই হচ্ছে সঠিক মুসলমান, আর আমরা হচ্ছি বিদাতি মুসলমান। এই জন্য শবে বরাতের রাতে আমরা মোমবাতি জ্বালাই, কবরে গিয়ে মোমবাতি জ্বালাই, ঘরে ঘরে মোমবাতি জ্বালাই, এবং মরা মানুষের রুহের অপেক্ষা করি যে আসবে ঘরে দেখতে। হ্যাঁ, এসব কোথা কোথা হবে, যে মারা গেছে সে কি ঘুরে আসে নাকি? সঠিক ইসলাম যদি আছে তো এখানেই আছে। কি বললাম যে জুমার আগে সুন্নাতে মুআক্কাদা নেই, আম সুন্নত আছে। হাদিসে আছে যে ব্যক্তি সকাল সকাল গোসল করল, গোসল করে মসজিদে এলো, আর গোসল করলে উজু করতে হবে না, উজু সামনেই গোসলের সাথে উজু আছে, যদি গোসল না করে তাহলে উজু করে মসজিদে এলো, এসে ইমামের কাছাকাছি বসল, তারপরে ফাসাল্লা মাশা আল্লাহ। এই হাদিসটার জন্য আমরা বলি যে জোহরের ওপরে কিয়াস করে সুন্নতে মুআক্কাদা চার রাকাত বা দুই রাকাত নেই, কারণ জুমার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সকাল সকাল আসতে বলেছেন, আপনি জুমার আগে সূর্য ঢলার আগে আসবেন, তাই না? আর সূর্য যখন মাথার ওপরে থাকে তখন নামাজ পড়া নিষেধ নিষেধ না নিষেধ, কিন্তু জুমার দিনে না, জুমার সময় আসবেন, আপনি মসজিদে এলেন তখন আপনি খেয়াল করবেন না যে সূর্য মাথার উপরে না ঢলে গেল না আগে আছে, না, আপনি নামাজ পড়তে লাগুন। ফাসাল্লা মাশা আল্লাহ, সে ইচ্ছা মতো নামাজ পড়বে, তার মানেই হল নির্দিষ্ট রাকাত না, দু রাকাত হল, যদি আপনার সময় না থাকে বসে যান, চার রাকাত পড়েন, কোন জামাতে ছ রাকাত পড়েন, কোন জামাতে আট রাকাত পড়েন, সমস্যা নেই, যতক্ষণ না খুতবা শুরু হয়েছে, খুতবা শুরু হলেই আপনি নামাজ বন্ধ করে দেন। এই হল আপনার জুমার আগের সুন্নত, বাকি জুমার পরে জোহরের মতোই চার রাকাত অথবা দু রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, পড়তে বলেছেন। মান সাল্লা বাদাল জুমা আছে, যেটাকে বাদাল জুমা বলে, বাদল জুমা কাবলাল জুমা, তো কাবলাল জুমা সুন্নাত আছে কিন্তু সুন্নতে মুআক্কাদা না, আর বাদাল জুমা সুন্নতে ওই জোহরের মতোই চার রাকাত অথবা দু রাকাত সুন্নত আছে। মোট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাবারা আলা ইসনাতাই আশরাত রাকাহ মিনাস সুন্নাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দিনে রাতের এই বারো রাকাতের সুন্নতে মুআক্কাদার হেফাজত করবে, সংরক্ষণ করবে, বিশেষভাবে আগ্রহের সাথে আদায় করবে, তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা একটা ঘর তৈরি করে দেবেন। এরপরে আরো জান্নাতের ঘর তৈরি করার কথা আছে ইনশাআল্লাহ, আবার কোন সময় হলে আপনারা শুনবেন হুজুরদের কাছে যে আরো কি কাজ করলে পরে জান্নাতে মহল তৈরি করা হোক। সময় শেষ হয়ে গেছে, আপনাদেরও নিশ্চয়ই খিদে লেগেছে, পেছনে কাজ আছে, আমাদেরও তাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যা আমরা শুনলাম তার উপর যেন আমল করতে পারি, আর সবাই আমরা প্রাণপণে প্রাণ মন কায় মনোবাক্যে আল্লাহর কাছে এই কামনা করি যেন আল্লাহ তাআলা আমাদের সবারই জন্য জান্নাতের মহল তৈরি করে দেন, সবাইকে জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তুমি আমাদের রুজি রোজগারের বরকত দাও, আমরা রুজি কামানোর জন্য এখানে এসেছি, রুজি রোজগারের বরকত দাও, দুনিয়াতে আমাদের মঙ্গল দাও, আখেরাতে মঙ্গল দাও। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নেই, কারণ জুমার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সকাল সকাল আসতে বলেছেন, আপনি জুমার আগে সূর্য ঢলার আগে আসবেন, তাই না? আর সূর্য যখন মাথার উপরে থাকে তখন নামাজ পড়া নিষেধ নিষেধ না নিষেধ, কিন্তু জুমার দিনে না।